الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إن وعد الله حقا فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وامتني مسكينا واحشوني في زمرة المساكين যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আজকের এই পবিত্র জুমার দিনে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সুস্থ সবলভাবে তার পবিত্র গৃহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই একমাত্র মানবতার মুক্তির পথ। কিন্তু দুর্ভাগ্য, তার আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, যার কারণেই আজকের এই নতুন বছরের শুরুই করেছি আমরা অপসংস্কৃতি দিয়ে। গত রাত্রে সারা দেশে যা হয়েছে এটা কোনো বিবেচনায় সুস্থ বিবেক এটাকে সায় দিতে পারে না যে একটি নতুন বছরকে বরণ করার জন্য এরকম অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা দেশে চলবে? মুসলমানের সন্তানরাই করছে, আমাদের ছেলেমেয়েরাই করছে। এগুলো প্রকান্তরান্তরে নিজেদেরই ক্ষতি করছি আমরা। দিন দিন মনে হচ্ছে এই অপসংস্কৃতি সয়লাভ বেশি হয়ে যাচ্ছে। আগে এতটা ছিল না, এখন যতটা হচ্ছে। এখন বক্তৃতাও বেশি হচ্ছে, আলোচনাও বেশি শুনছি, কিন্তু অন্যায়ও বেশি করছি। বিষয়টা ঠিক এরকম হয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা খুবই জরুরি। যারা অন্ততপক্ষে মুসল্লি, সালাত সিয়াম আদায় করে যারা মুসলিম, তাদের সন্তানরা এ সমস্ত অন্যায় কর্মের সাথে জড়িত হতে পারে, এটা বিশ্বাস করাই খুব মুশকিল। দায়িত্বের ত্রুটি আমাদের মধ্যে আছে। আমরা যদি দায়িত্ব সচেতন হতাম, তাহলে নিশ্চয়ই আমি আমার সন্তানকে বিরত রাখার জন্য যথেষ্ট ছিলাম। হয়তো অনেক পিতাই এটা করেন নাই, বা এটা কিছু মনেই করেন নাই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অন্যায় কর্মগুলো থেকে হেফাজত করুক। আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে যেন আল্লাহ হেফাজত করে। এই অন্যায় পথে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, গান বাজনার মাধ্যমে পাপে জর্জরিত হয়ে যাচ্ছি। তো এর মধ্যে কোনোই লাভ নেই, তার পুরোটাই হচ্ছে ক্ষতি। আর এগুলো করে এক শ্রেণীর বিত্তবান মানুষই বেশি করে। যাদের টাকা পয়সা নাই, তারা তো আর গান বাজনার আসর বসাতে পারে না। যাদের টাকা আছে, তারাই কিন্তু এগুলো করে। আর দুর্ভোগ হচ্ছে ওই টাকাওয়ালাদের জন্যই, যারা গরিব অসহায়, সমাজের দুর্বল শ্রেণী যারা, তাদের এ সমস্ত অন্যায় কর্ম অনেকাংশে কম। আর গরিব অসহায়দের জন্যই সুসংবাদ রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে বেশি। আজকের খুতবে আমরা এ বিষয়ে কিছু আলোচনা পেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী থেকে এবং তার ভবিষ্যৎবাণী থেকে, যারা গরিব দুর্বল শ্রেণী আছে সমাজের, তাদের কী নেকি রয়েছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু বেশি, এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন দেরকে ভালোবাসতে বলতেন। যারা গরিব অসহায়, সামাজিকভাবে অসহায়, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, হ্যাঁ, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য তিনি যারা মিসকিন আছেন সমাজের, দরিদ্র আছেন, তাদের প্রতি, তাদেরকে ভালোবাসতে তিনি বলেছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাতটি বিষয়ের আদেশ দিয়েছেন। তার প্রথমটি হচ্ছে আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি এবং তাদের দ্বারা কল্যাণ কামনা করি, কল্যাণ লাভ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আহিব্বুল মাসাকিন, তোমরা মিসকিনদেরকে ভালোবাসো। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দোয়াটি করতেন, যে দোয়াটা আমি খুতবে হাদিসে বলেছি, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো। হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যুদান করিও এবং মিসকিনদের সাথে তুমি আমার হাসর দিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের মধ্যে রাখিও, দুনিয়াতে বেঁচে থাকবো মিসকিন অবস্থায়, আবার মৃত্যুর সময় মিসকিন অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিও। শুধু তাই নয়, এবং হাসরও তুমি তাদের সাথে আমাকে করাইও। এই একটি হাদিসই কিন্তু যথেষ্ট আমাদের জন্য, যে আমরা যারা দুনিয়া নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার চাওয়ার কোনো শেষ নাই, অভাব মানুষের মিটে না কোনো দিনও, চাইতেই থাকি, যত আছে তার চেয়ে আরও বেশি চাই, কত বেশি প্রয়োজন একটা মানুষের, কত টাকা একটা মানুষের প্রয়োজন? এই জন্যই তো আল্লাহ নবী বলছেন আদম সন্তানের চাহিদা শেষ হবে না যতক্ষণ না তার মুখে মাটি দেওয়া হবে। কবরে যাওয়া পর্যন্ত মানুষের চাহিদার শেষ নাই, চাইতেই থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এটা চান নাই, তিনি উল্টাটা চেয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি তিনি একটা খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছেন, শুধু চাটাই, আর উপরে কোনো কাপড় বা চাদর ছিল না। তো শুয়ে থাকার কারণে চাটাইয়ের যে দাগগুলো তার শরীরে লেগে গেছে, এবং তার বালিশ ছিল একটা চামড়া, ভিতরে ছিল খেজুর গাছের আঁশ দিয়ে ভর্তি, এরকম একটা শক্ত বালিশে তিনি ঠাস দিয়েছিলেন। তো ওমর ফারুক বলছেন, তিনি তো খুব প্রভাবশালী মানুষ ছিলেন, বলেন যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের জন্য সচ্ছলতার দোয়া করুন, আল্লাহ পাক রোমক এবং পারসিকদেরকে সচ্ছলতা দিয়েছে, হ্যাঁ, কিন্তু তারা তো আল্লাহর ইবাদত করে না, আপনি বিশ্ব নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আপনি আপনার উম্মতের জন্য এই সচ্ছলতার দোয়াটা করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাত্তাবের বেটা ওমার, তোমার ধারণা কি এটাই? আরে তাদেরকে তো আল্লাহ পাক তাদের নিয়ামতগুলি অগ্রিম দুনিয়াতে দিয়ে দিয়েছেন, দুনিয়া তো ভোগ করার জন্য দিয়েছেন, তাদের জন্য আখেরাত নেই, তুমি কি এটাই চাচ্ছ? আমা তারদা আন তাকুনা দুনিয়া লাহু আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, আমা তারদা, তুমি কি খুশি নও, তুমি কি সন্তুষ্ট নও যে আন তাকুনা লাহুমুদ দুনিয়া, যে তাদের জন্য দুনিয়াটা নির্ধারিত হোক ওয়া লানাল আখিরা, আর আমাদের জন্য আখিরাত নির্ধারিত হোক? হে ওমর, তুমি যে কথা বললে, তুমি কি এতে খুশি নও যে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া দিয়েছেন, এই দুনিয়াটা তাদের জন্য হোক, তাদের জন্য নির্ধারিত হয়ে যাক, ওয়া লানাল আখিরা, আর আমাদের জন্য নির্ধারিত হোক আখিরাত? তাহলে তিনি চাচ্ছেন যে আখিরাত যেন নির্ধারিত হয়, দুনিয়ার তুলনায় আখিরাতের গুরুত্বই সবচেয়ে বেশি। দুনিয়া তিনি চান নাই, উম্মতকেও তিনি চাইতে বলেন নাই। হ্যাঁ, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল ফাকরা আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা আহলাকাতহুম। শুনো সাহাবীরা, লাল ফাকরা আকশা আলাইকুম, আমি তোমাদের জন্য দরিদ্রকে, দারিদ্রতাকে আমি ভয় পাই না, দারিদ্রকে আমি ভয় পাই না, কিন্তু আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে দুনিয়াটাকে প্রসারিত করে দেওয়া হবে। অন্য হাদিসে আছে ইফতাহ, খুলে দেওয়া হবে দুনিয়াকে, দুনিয়াকে প্রসারিত করে দেওয়া হবে, দুনিয়াকে খুলে দেওয়া হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা যেভাবে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেছে, পূর্ববর্তী সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, হ্যাঁ, পূর্ববর্তীদেরকে যেভাবে দেওয়া হয়েছিল ওইভাবে তোমাদেরকে দুনিয়া খুলে দেওয়া হবে, তারা যেভাবে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেছে তোমরাও দুনিয়া নিয়ে ওই রকম প্রতিযোগিতা করবে। হ্যাঁ, ওয়া তুহলিকাকুম কামা আহলাকাত হুম, তারা যেভাবে ধ্বংস হয়েছে তোমরা ওইভাবে ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ নবীর ভয়, এটা হচ্ছে আল্লাহ রাসূলের আশঙ্কা যে দুনিয়ার নিয়ে ব্যস্ত হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা গরিব হয়ে যাও, তোমরা দরিদ্র হয়ে যাও, তোমাদের টাকা পয়সা কম হয়ে যাক, এতে আমার কোনো আশঙ্কা নেই, আমার কোনো কষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী ঠিক এই রকম ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা শাবি আলা মুহাম্মাদ মিন খুবজি শাইরিন ইয়াওমাইনি মুতাতাবিআইনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দিন টানা ধারাবাহিকভাবে দুই দিন কখনো যবের রুটি দিয়েও তার পেট ভর্তি করতে পারেন নাই। আল্লাহু আকবার, আমরা তো তিন বেলা পেট ভর্তি করে খাই, খেতে খেতে একদম গলা সমান খেয়ে ফেলি, খাওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে যাই, খাওয়ার কারণে আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। মা আয়েশা সাক্ষী দিচ্ছেন যে তিনি দুই দিন অনবরত রুটি দিয়েও পেট ভরে খেতে পারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন, একদিন দুই দিনের খাদেম নয়, আল্লাহ নবীর 10 বছরের খাদেম ছিলেন। কিভাবে কর্মচারী রাখতে হয় আনাসের হাদিস থেকে শিখতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর তার খাদেম ছিলাম, তিনি উহ শব্দটি আমার সামনে কোনোদিন করেন নাই। কেন তুমি এই কাজটা করলে না, উহ মন্দ হয়ে গেল কাজটা, এই শব্দটাও তিনি করেন নাই। তাহলে আমরা কিভাবে কর্মচারী পালি আর নবী কিভাবে কর্মচারী রেখেছিলেন দেখেন। এই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবীর পরিবারে কখনো সন্ধ্যার সময় এক সা রুটি যবের আটা অথবা এক সা অন্য কোনো খাদ্যদ্রব্য মজুদ থাকে নাই পরের দিনের জন্য। এক সা পরিমাণ যব অথবা এক সা পরিমাণ অন্য যে কোনো খাদ্য তার পরিবারের কাছে সন্ধ্যাবেলায় খুঁজে পাওয়া যায় নাই। তাহলে তাদের জীবনটা কত কঠিন ছিল, কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো দুই তিনটা খেজুর খেয়ে দিন পার করেছেন সাহাবিরা, তারপরেও তারা দিনের উপরে টিকেছিলেন, কখনো দিন থেকে তার বিচ্যুত হয়ে যান নাই, দিন ছেড়া কোথাও দিন ছেড়ে কোথাও চলে যান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন, লম্বা ঘটনা, তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি যিনি ব্যতীত কোনো হক মাবুদ নেই, আমি ক্ষুধার জ্বালায় কখনো উপুর হয়ে পড়ে থাকতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী রাবি, সুবহানাল্লাহ, হাদিসের জগতে সবচাইতে রাবিদের জগতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা শুনুন, তিনি বলছেন যে আমি ক্ষুধার জ্বালায় কখনো উপুর হয়ে পড়ে থাকতাম, কখনো পেটের মধ্যে পাথর বাঁধতাম। একদিনের ঘটনা, আমি ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ নবী এবং সাহাবীদের রাস্তায় বসে থাকলাম, এই আশায় যে কেউ যদি আমাকে ডেকে নিয়ে একটু খাওয়ায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তিনি সালাম দিয়ে কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইচ্ছা ছিল কিন্তু জানা নয়, তার ইচ্ছা ছিল যে প্রশ্ন করার মাধ্যমে হয়তোবা তিনি আমাকে কিছু খাইতে দিবেন বা আমাকে ডেকে নিয়ে যাবেন খাওয়ানোর জন্য, এটা ছিল তার মনের ভিতরের কথা। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একটু কথা বললে তো তিনি বুঝতে পারবেন আমার অবস্থাটা, এই মনে করে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন না, জবাব দিয়ে তিনি চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলে তিনি তাকেও একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে একই আশায় একই ইচ্ছা নিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে হয়তোবা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাকে ডেকে নিয়ে একটু খেতে দিবে, আমি তো ক্ষুধার যন্ত্রণায় কাতর। এই ইচ্ছা করে তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকেও প্রশ্ন করলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, তিনিও চলে গেলেন, তাকে কিছুই বললেন না। তারপরে আবুল কাসেম রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু সাল্লাম অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আসলেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দেখেই বুঝে ফেললেন যে আবু হুরায়রার অবস্থা কী। তিনি দেখে মুস্কি হাসলেন, কোনো প্রশ্নের কথা নয়, বললেন যে আবু হুরায়রা চলো আমার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাথে রওনা দিলেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বাড়ি গেলেন, বাড়ি পৌঁছে তিনি ঘরে ঢুকার অনুমতি চাইলেন, আবু হুরায়রাকে অনুমতি দেওয়া হলো, ঘরে ঢুকলেন, ঢুকে তিনি জানতে চাইলেন ঘরে কিছু খাবার আছে কিনা। তো খাবার হিসেবে তিনি পেলেন এক পেয়ালা দুধ, এক পেয়ালা দুধ পেয়ে জিজ্ঞেস করলেন যে এই দুধটা কোথা থেকে এসেছে। তো বাড়ির ভিতর থেকে জানানো হয়েছে যে এটা অমুক হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও আহলে সুফফাকে ডেকে নিয়ে আসো। আহলে সুফফা হচ্ছে শরণার্থী, সংখ্যায় 70 জন বা কম বেশি হবে, যাদের কেউ নাই, কিচ্ছু নেই, খাবার দাবারের মতো কোনো ব্যবস্থা নেই, আয় রোজগার নেই, বাড়িঘর নেই। হ্যাঁ, আল্লাহ নবীর কাছে যখন কোনো সাদাকা আসে তখন তিনি সেটা আহলে সুফফার কাছে পাঠিয়ে দেন। আর যখন কোনো হাদিয়া আসতো তখন তিনি সেটা কিছু অংশ তার পরিবারের জন্য রেখে বাকিটা আহলে সুফফার কাছে পাঠিয়ে দিতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন যে আবু হুরায়রা তুমি আহলে সুফফাকে ডেকে নিয়ে আসো, আবু হুরায়রা ভাবলেন যে কি আশ্চর্য, এক পেলা দুধ এটা তো আমার জন্য যথেষ্ট, এক পেলা দুধ এটা আমারই লাগবে, আহলে সুফফারে এতজন মানুষকে ডেকে নিয়ে আসবো। তিনি নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ নবীর নির্দেশ তো মানতেই হবে, আল্লাহ নবীর কমান্ড তো অস্বীকার করার অমান্য করার কোনো সুযোগ আবু হুরায়রা নাই। তা আবু হুরায়রা বাধ্য হয়ে গেলেন, আহলে সুফফাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আসা হলো, আনা হলো, তারা ঘরে ঢুকে সবাই বসে গেলেন। এবার আল্লাহ নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি দুধের পেয়ালাটা নাও, এদের এক এক করে সবাইকে পান করে আসো, করিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধের পেয়ালাটা নিয়ে আহলে সুফফার একজনের কাছে গেলেন, বিসমিল্লাহ বলে পান শুরু করলেন, তৃপ্তি সহকারে খাওয়া শেষ হলো। তারপরে ওই পেয়ালা নিয়ে আবার আরেকজনের কাছে গেলেন, তিনিও তৃপ্তি সহকারে খেলেন, তারপরে আরেকজনের কাছে গেলেন। এইভাবে এক এক করতে করতে করতে আহলে সুফফার যত সদস্য ছিল প্রত্যেকে আল্লাহর নাম নিয়ে দুধ পান করলেন, সবাই তৃপ্তি সহকারে খেতে পারলেন। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে ফিরে আসছেন। এবার আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা এখন তো তুমি আর আমি বাকি আছি, তাই না? আবু হুরায়রা বলছেন, আপনি ঠিক বলেছেন আল্লাহ নবী, আমি আর আপনি বাকি। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা তুমি গ্রহণ করো, নাও বিসমিল্লাহ বলে খাও। আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নাম নিয়ে দুধ পান করলাম, তৃপ্তি সহকারে খেলাম, আল্লাহ নবীর কাছে পেয়ালা ফিরিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি আরো খাও। আবু হুরায়রা আবার পান করলেন, আল্লাহ নবীর কাছে ফিরিয়ে দিলেন, তিনি আবার বললেন, আবু হুরায়রা তুমি আবার খাও। তিনবার তিনি খাওয়ার পরে আবু হুরায়রা আর বলছেন, আর পারছি না, ওই সত্তার কসম করে বলছি যে সত্য নবী সহ আপনাকে যিনি পাঠিয়েছেন আমার পেটে আর কোনো জায়গা নেই। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি দুধটা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বিসমিল্লাহ বলে তিনি বাকি দুধটা পান করলেন। দেখুন বরকত কোথা থেকে আসে, কিভাবে আসে। রিজিকের মালিক কি মানুষ? মানুষ কি মানুষকে রিজিক দিতে পারে? কোশ্চিন কালো পারে না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। বরকত কোথায় আছে আপনি জানেন না, এজন্য তো প্লেট থেকে ভাত পড়ে গেলে ওটা তুলে খেতে হবে, খাওয়া শেষ হয়ে গেলে প্লেটটা সুন্দর করে চেটে খেতে হবে, এটা হচ্ছে সুন্নাত, কারণ আপনি জানেন না বরকত কোন জায়গায় আছে। গামলা ভর্তি ভাত খেলে আপনার পেট ভরবে না, আবার দেখবেন যে এক প্লেট ভাত খেলেই পেটে আর জায়গা হচ্ছে না। বরকতের ব্যাপারে ওইগুলো স্যার সব, আপনার ড্রামের চাল ফুরাবে না কিন্তু অনেকের মাসই যায় না। বরকত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তো ঘটনাটার জন্য বললাম বুখারীর হাদিস, আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবিদের একজন আবু হুরায়রা, তার দশা হচ্ছে তিনি খেতে পান নাই, না খেয়ে পেটে পাথর পাথর বেঁধে উপর হয়ে শুয়েছিলেন। আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস অনেক লম্বা। সেখানে গিয়ে তিনি অসুস্থ ছিলেন, তাকে আমরা দেখতে গিয়েছিলাম। যাওয়ার পরে তিনি আমাদেরকে শোনালেন যে আমরা উহুদের যুদ্ধের একজন সাহাবীর কথা শোনালেন, মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব বলছেন, শুনো, আমরা আল্লাহ নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর প্রতিদান আল্লাহর কাছে প্রাপ্য, এর ফলাফল আল্লাহর কাছে প্রাপ্য, কিন্তু এখন যে ফল আসছে আমাদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই অবস্থা দেখার আগে, এই ফল আসার আগেই। তাদের মধ্যে একজন হচ্ছেন মুসাব বিন উমায়ের, উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবি, উহুদের যুদ্ধে শহীদদের একজন সাহাবি হচ্ছেন মুসাব বিন উমায়ের, কিন্তু তার দাফন কাফন পরানোর কাপড় ছিল না, তিনি মাত্র একটি কাপড় রেখে গিয়েছিলেন। কাফন পরানো হচ্ছে, তার একটি কাপড় দিয়ে যখন তার মাথা ঢাকা হয় তখন তার পায়ের অংশ খুলে যায়, যখন পায়ের অংশ ঢাকা হয় তখন মাথার অংশ খুলে যায়। কি করবে, কিং কর্তব্য বিমূর্ছ হবে। আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী, মুসআব বিন উমাইরের কাফন পরানোর জন্য কোনো কাপড় আমাদের কাছে নেই, একটি কাপড় সে রেখে গেছে যেটা দিয়ে তার মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। হে আল্লাহ নবী, কি করব আমরা? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ফয়সালা দিলেন, শুনো সাহাবীরা, তার ওই এক টুকরো কাপড় দিয়ে তার মাথার অংশ ঢেকে দাও আর পায়ের অংশে ঘাস দিয়ে ঢেকে দাও। ইজখির নামক এক জাতীয় ঘাস আছে, সেই ঘাস দিয়ে পায়ের উপর পা ঢেকে দিয়ে মুসআব বিন উমাইরকে দাফন করা হয়েছে। দেখুন কত কঠিন জীবন গিয়েছে তাদের। আজকে আমাদের পোশাকের কোনো অভাব নেই, অসংখ্য পোশাক আমাদের, দামি দামি পোশাক, প্রতিযোগিতা করে আমরা পোশাক কিনি কে কোনটা ভালো দামি কিনতে পারি। দেখুন মুসআব বিন উমাইরের মতো সাহাবি, তার পোশাক ছিল না, একটি কাপড় রেখে গিয়েছেন যেটা দিয়ে তার কাফনের কাপড়ই হয় নাই। অন্য হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, সালাত আদায় করা অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় কাতর সাহাবিরা অনেক পড়ে যেত, বিশেষ করে আহলে সুফফার যে ভাইয়েরা ছিলেন, আহলে সুফফার যে মুসলমানরা ছিলেন, সদস্যরা ছিলেন, তারা এতই দুর্বল ছিল, এতই অসহায় ছিল, সালাতে দাঁড়িয়ে থাকতে পারতেন না, পড়ে যেতেন। তো বেদুনরা অনেকে হাসতো, এরা কি পাগল নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি জানতে তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, লাউ তাআলামুনা মা লাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের সম্মান কত বেশি, যদি তোমরা জানতে, লা আহবাবতুম আন তাজিদু কাতাতার ওয়া হাজাতান, তাহলে তোমরা এইরকম ক্ষুধার্ত এবং অসহায়ত্বই বেশি কামনা করতে চাইতে। তাহলে বোঝা যাচ্ছে যারা অসহায়, যারা দুর্বল, যারা গরিব মিসকিন, তাদের সম্মান আল্লাহর কাছে বেশি, তাদের মর্যাদা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনীটা ঠিক এইরকমই অধিকাংশ, যে তারা দুনিয়া নিয়ে কোনো ব্যস্ত ছিল না, দুনিয়া অর্জনের জন্য তারা কেউ ব্যস্ত ছিল না, দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ ছিল না, তাদের চূড়ান্ত ঠিকানা যেটা আখেরাত, এটাই ছিল তাদের মূল চাওয়া, কারণ আখেরাতই হচ্ছে দুনিয়ার চেয়ে সবচেয়ে বড়, দুনিয়াটা হচ্ছে সামান্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে আখেরাতের তুলনা দিতে গিয়ে বলছেন, আখেরাত হচ্ছে দুনিয়ার তুলনায় কেমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামি ফালইয়ানজুর ইলা হাদা, যেমন একজন মানুষ সমুদ্রের মধ্যে কেউ আঙ্গুল ঢুকালো, আঙ্গুল ঢুকিয়ে সমুদ্রের পাড়ের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুল উঠালো, আল্লাহ নবী বলছেন ফালইয়ানজুর বিমা ইয়ারজি, সে তাকিয়ে দেখুক তার আঙ্গুলের মধ্যে কি এসেছে, আঙ্গুলের সাথে এক ফোঁটা পানি অথবা দুই ফোঁটা পানির বেশি তার কিছু আসবে না। তিনি বুঝাতে চাইলেন আখেরাতের তুলনায়, আখেরাতের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা হচ্ছে আঙ্গুলের হাতে আসা এক ফোঁটা পানি। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই পর্যন্ত পৃথিবীর হায়াত হচ্ছে সমুদ্রের বিশাল জলরাশির তুলনায় এক ফোঁটা পানি, আর সমুদ্রের এই বিশাল পানিরাশি হচ্ছে আখেরাতের জীবন। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি কি কোনোদিন সেচ করে কমানো যাবে, শুকানো যাবে? সমুদ্রের পানি কোনোদিন শেষ হবে না, শুকানো যাবে না, আখেরাতের জীবন কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। তাহলে এই হচ্ছে দুনিয়ার জীবন, এই হচ্ছে সামান্য একটা সময়, যেই সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমল করে। এই জন্য আল্লাহর উদ্দেশ্য তো হচ্ছে এটা, কে তোমাদের মধ্যে ভালো আমল করছে, কে তোমাদেরকে আল্লাহর পরহেজগারিতা অর্জন করতে পারছে, এটা তিনি পরীক্ষা করবেন, এটা দেখার জন্য তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। এটা স্রেফ একটা পরীক্ষার হল, ফলাফল হবে আখেরাতে। গতকালকে পরীক্ষার ফল হয়ে গেল, ফলাফল প্রকাশ হলো, সমাপনী পরীক্ষা জেডিসি জেএসসির ফলাফল সারা বাংলাদেশে প্রকাশ হয়ে গেল। পরীক্ষা দিয়েছে নির্ধারিত একটা সময়ে, কিন্তু ফলাফলটা পেয়েছে এখন। তাহলে মানুষের জীবনের এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা হল, পরীক্ষার কেন্দ্র। মায়ের পেটে কিছুদিন আমরা ছিলাম, তারপরে দুনিয়াতে এসেছি, তারপরে চলে যাব আমাদের গন্তব্যস্থানে স্থলে আখেরাতের জীবনের দিকে চলে যাব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হ্যাঁ, আমাদেরকে রূহ কবজ করার সময় যদি জান্নাতি হই, পরহেজগার যদি হই, দিনদার মানুষ হলে কত সুন্দর করে আয়েশা ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ইরজিই, ফিরে চলো, আসো এই কথা বলে না, তাল এদিকে আসো বলবে না, ফিরে চলো। ফিরে চলবে কোথায়? কারণ যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরে চলো তোমার রবের দিকে, তোমার প্রতিপালকের দিকে, সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। এটা হচ্ছে ডাক। এই জন্য তো দুনিয়াটা হচ্ছে কি একটা, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের গায়ের মধ্যে হাত রেখে, কোন বর্ণ আসছে তার কাঁধের মধ্যে, আকাসাবি মানকাবি, কোথাও বলছে আকাসাবি বাউসি জাসাদি, এক রাওয়ায়েতে আসে তার শরীরের যে কোনো অংশে ধরেছেন, আর এক রাওয়ায়েতে আসে তার কাঁধের মধ্যে হাত রেখেছেন। কে রেখেছেন? আল্লাহর নবী। কার কাঁধের উপরে? আব্দুল ইবনে ওমরের কাঁধের উপরে রেখে বলছেন, কুন ফিদ দুনিয়া কান নাকা গরীব ওয়া আবিরু সাবিলিন, তুমি দুনিয়াতে চলো আগন্তুকের ন্যায় এবং পথিকের ন্যায়। আগন্তুকের ন্যায় চলো, পথিকের ন্যায় চলো। আগন্তুক কোথাও স্থায়ী হয় না, এসেছে আবার চলে যাবে। দেখুন কোরআনের আহ্বান ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আর এখানে কুন ফিদ দুনিয়া কান না কারিবুন, কত সুন্দর মিল আছে। আমরা আগন্তুক, আমরা পথিক, পথিক কোথাও কখনো স্থায়ী হয় না, চলন্ত পথে হয়তো কিছু সময় বিশ্রাম নিচ্ছে, আবার তার গন্তব্যের দিকেই ছুটতে হয়। আগন্তুক এসেছে চলে যাবে, এটাই ঠিক। দুনিয়াতে আমরা আগন্তুক, এসেছে আবার চলে যেতে হবে। এরপর থেকেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সন্ধ্যা পেয়েছ তখন সকালের আশা করবে না, সন্ধ্যা পেয়েছ সকাল পর্যন্ত বেঁচে থাকবে এই আশা তুমি করবে না। ওয়া ইযা আসবাহতা, আর যখন তুমি সকাল পেয়ে গেছো, ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার কোনো আশা করবে না, কারণ ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন সময় এসে যাবে, নির্ধারিত সময় যখন এসে যাবে, ঠিক তখনই তোমার মৃত্যু হবে, একটু আগেও হবে না পরেও হবে না, কেউ বাঁচাতে পারবে না কাউকে, কোনো যন্ত্র আবিষ্কার হয়নি কাউকে বাঁচানোর। আলহেরার শফিকুল ভাই বক্তব্য দেওয়ার পরে কে জানে তিনি দুনিয়া থেকে চলে যাবেন, একসঙ্গে বসে দুইজন এক মঞ্চে পাশাপাশি বসে আছি, উনি বক্তব্যের শেষ মুহূর্তে শরীর খারাপ হয়ে গেল, চলে গেলেন, এই যে চলে গেলেন হাসপাতাল হয়ে চলে গেলেন আখেরাতের পথে, আমরা কেউ টেরি পাইনি, চেষ্টার তো ত্রুটি হয় নাই, কারণ তার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। কিভাবে যে মানুষ দুনিয়া থেকে চলে যায়, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি জানো না আগামীকাল তুমি কি উপার্জন করবে, আর তুমি জানো না কোন জমিনে কোথায় তোমার মৃত্যু হবে, তোমার মৌত কোথায় আছে তোমার জানার কোনো ক্ষমতা নাই, এখানেই মরবো না কোন শহরে কোথায় কিভাবে মরবো আমরা কেউ জানি না। হ্যাঁ, অত্যন্ত মর্মান্তিক যে আমিরি জামাতের আজকে আমিরি জামাত অনুপস্থিত, যে কারণে তার ছোট ভগ্নীপতি, একজনই ভগ্নীপতি বেঁচে ছিলেন, তিনি গত সোমবার সন্ধ্যার পরে এমন এক মর্মান্তিক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শুনলে শরীর শিহরে ওঠে। কে জানে, খুলনা শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন, বেড়াতে এসে মেয়ের বাড়ি থেকে তিনি শহরের আর এক বাসায় গিয়েছেন আর এক আত্মীয় অসুস্থ দেখার জন্য, সেখানে দেখে তিনি বাসা থেকে বিদায় নিয়ে চলে আসছেন, লিফটের যে স্পেস করে দেওয়া আছে লিফট লাগানো হয় না ওই বাসায় সাততলা বাড়ি, তিনি কিভাবে লিফটের ওই ফাঁক দিয়ে নিচে পড়ে গেছেন আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানেন, কেউ জানে না, কেউ জানতে পারে না তিনি এখানে পড়ে মরে আছেন। আধা ঘন্টা পৌনে এক ঘন্টা পরে তাকে খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তিনি লিফটের নিচে পড়ে আছেন, সেখানে তার মৃত্যু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সংগঠনের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন সাতক্ষীরার, তিনি দুনিয়া থেকে এইভাবে মর্মান্তিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমির জামাত তার জানাজা উপলক্ষে সাতক্ষীরাতে থাকার কারণে আজকে অনুপস্থিত। আমরা তার জন্য খাস করে দোয়া করে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহাম। বলছিলাম কে কোথায় মৃত্যুবরণ করবে, কখন কার মৃত্যু হবে, এ বিষয়ে জানার কোনো ক্ষমতা আমাদের কারণেই। এজন্য সাবধান হতে হবে আমাদের সবাইকে। দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জীবন। বলছিলাম এখানে যারা দুর্বল হবে, অসহায় হবে, গরিব যারা হবে তাদের মর্যাদাই বেশি, তাদের সম্মানের কথাই হাদিসে আসছে বিভিন্নভাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের উপদেশ দিয়ে বলছেন যে আমরা যেন আমাদের উপরে যারা আছে, উপরের স্তরে যারা আছে তাদের দিকে না তাকায়, যেন নিচে যারা আছে তাদের দিকে তাকায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কাউকে দেখবে এমন যে তোমাদের চাইতে অর্থ সম্পদে শরীর স্বাস্থ্যে বেশি ভালো প্রাচুর্য অধিকারী যারা, তখন সে যেন ফালিয়াংজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, সে যেন তার দিকে তাকায়, মান হুয়া আসফালা মিনহু, যে তার চাইতে নিচের। তাহলে কি লাভ হবে? অন্য হাদিসে আসছে তাহলে ফায়দা কি? তাহলে নিজের অবস্থানটাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, করা যাবে যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আমি তো তিন বেলা খেতে পাচ্ছি কিন্তু আমার পাশেই সিরুয়েল রেল স্টেশনে গিয়ে দেখুন খেতে পায় না, প্রচন্ড শীতের মধ্যে একটা কাঁথা বা একটা কম্বল জোগাড় করে ঘুমানোর সুযোগ পায় না, শীতে কাঁপছে, খোলা আকাশের নিচে তাদের দিন রাত একাকার হয়ে অতিবাহিত হচ্ছে। সেও তো মানুষ, তারও তো জীবন আছে, তারও তো সাদ হালাত আছে, তাহলে এই অনুভূতিটা আমার মধ্যে হচ্ছে না কেন? এই জন্য আল্লাহ নবী বলছেন, উপদেশ দিচ্ছেন, তোমরা কি করবে, তোমাদের নিচে যারা আছে, নিম্ন ক্যাটাগরির যারা আছে, তোমার চাইতে যার অবস্থা খারাপ তার দিকে তাকাবে, আর তোমার চাইতে যার অবস্থা ভালো সেদিকে তোমরা তাকাবে না। আর গরিব অসহায়দেরকে তোমরা তোমাদের মজলিস থেকে তাড়িয়ে দিবে না। যে আয়াতটা শুরুতে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটনা, আল্লাহ নবীর সামনে যখন খাব্বাব, খুবাইব, বিলাল, আম্মার এ সমস্ত দুর্বল সাহাবী যারা, অসহায় সাহাবী ছাড়া গরিব সাহাবী যারা ছিল, তারা যখন বসে থাকতেন, তখন আরবের প্রভাবশালী দুজন লোক এসে বলল, আকিব বিন সাবেত নামে এক ব্যক্তি, তার সাথে আরও একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সামনে এই দুর্বল মানুষগুলিকে থাকলে দেখে তারা একটু খারাপ মনে করলেন এবং আল্লাহ নবীকে আলাদা করে বললেন যে হে আল্লাহ নবী, আমরা সমাজের প্রভাবশালী মানুষ, তা আপনার সাথে এই দুর্বল মানুষগুলো যদি বসে থাকে আমাদের মান সম্মান থাকে না, এদের সাথে কি আমরা বসতে পারি? তো এদেরকে আমরা যখন আসব তখন আপনি এদেরকে একটু দূরে রাখেন বা এদেরকে বের করে দিয়েন, আর আমরা চলে গেলে প্রয়োজনে আপনি তাদের সাথে কথা বলেন, বসেন, আমাদের আপত্তি নাই, আমাদের সাথে এদেরকে বসতে দিয়েন না। নিজেদের মধ্যে অহংকার অহমিকা, আমরা সমাজের প্রভাবশালী মানুষ আর বিলালের মতো মানুষ একজন গোলাম, হাবশি নিগ্রো একটা গোলাম বিলাল, খাব্বাব খুবাইবের মতো দরিদ্র সাহাবি, সোহাইবের মতো দরিদ্র সাহাবিদেরকে আপনি তাদেরকে নিয়ে বসে থাকেন, আমরা তো আসারই সুযোগ পাই না। তখন এবং তারা দাবি করেছিল যে আমাদেরকে একটা চুক্তি লিখে দিন যেন আমরা, আমাদের জন্য একটা সময় থাকে, এই সময় জন্য আমরা আসতে পারি, এরা তখন থাকবে না। হাদিসে এরকম আসছে আল্লাহ নবী চুক্তি লেখার কথা, ঠিক আছে দেখা যাক, এবং লেখার জন্য প্রস্তুতিও হয়েছিল, কাগজ আনা হয়েছিল, এই পূর্ণ করে আয়াত আসছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা তাত্রুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে বলছি, ওয়ালা তাত্রুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ডাকে, আল্লাহর ইবাদত করে, তাদেরকে তুমি তাড়িয়ে দিও না। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাদদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। হে মুহাম্মদ, তোমাকে বলছি, তাদেরকে তুমি তাড়িয়ে দিও না, কারণ তাদের হিসাবের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই এবং তোমার হিসাবের ব্যাপারে তাদের উপরে কোনো দায়িত্ব নেই যে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে। হতে পারে সমাজের প্রভাবশালীরা, হতে পারে সমাজের অর্থ সম্পদশালীরা, তাদের ব্যাপারে তোমার তোমার কোনো দায়িত্ব নেই যে তারা দিন কবুল না করলে তোমাকে জবাব দিতে হবে। তোমার দাওয়াত তুমি পৌঁছে দাও, আর এই অসহায় মানুষগুলিকে তুমি বের করে দিও না যারা সকালে সন্ধ্যায় তোমার প্রতিপালককে ডাকে। যদি তুমি এটা করো ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে, এটা তুমি করতে যাবে না। দেখুন এক ধমকে সব শেষ, কিসের আর চুক্তি টুক্তি? মর্যাদা কার বেড়ে গেল এখানে? যারা অসহায়, যারা দিনদার পরহেজগার দুর্বল গরিব, তাদের মর্যাদা এখানে বেশি হয়ে গেল। কাজে অহংকারের কোনো কারণ নেই, দুনিয়ার ক্ষমতা দুনিয়াতেই থেকে যাবে, যেদিন বাম হাতে আমল নামা পাওয়া যাবে সেদিন আর ক্ষমতা খাটবে না, সেদিন আফসোস করে বলতে হবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ডান হাতে আমল নামা পেলে তো আলহামদুলিল্লাহ ভালো, ডান হাতে আমল নামা পেয়ে খুশি হয়ে বান্দারা বলবে, এই অসহায় শ্রেণীর মানুষগুলি বলবে হাও মুকরাও কিতাবিয়া, করে দেখো আমার আমল নামা। দেখেন না ফলাফল সুন্দর হলে বাপ মাকে দেখায়, আত্মীয় স্বজনকে জানায়, ফোনে সবাইকে জানাচ্ছে আমি এ প্লাস পেয়েছি, প্রত্যেককে জানায় ফোন করে। কেন? খুশির চোটে এটা জানায়, ছেলেও জানায়, ছেলের মা বাবাও জানায়, এটা একটা আনন্দের ব্যাপার। ঠিক একই অবস্থার সৃষ্টি হবে হাশরের মাঠে যেদিন আমল নামা ডান হাত বাম হাত হয়ে যাবে। ডান হাতে আমল নামা পেলে খুশির চুটে বলবে হাও মুকরাও কিতাবিয়া, পড়ে দেখো আমার আমল নামা। ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, সে খুব গর্বের সাথে বলবে ইন্নি জনান্ত, নিশ্চয় আমার বিশ্বাস ছিল, হ্যাঁ আন্নি মুলাকিন হিসাবিয়া, যে আমি একদিন হিসাবের মুখোমুখি হব। সুবহানাল্লাহ, আমরা যারা আল্লাহর ইবাদত করি আমাদের তো এটা চিন্তা আছে আমাদের হিসাব দিতে হবে, এই হিসাব দিতে হবে বলে কিন্তু আমরা মসজিদে আসছি সালাত আদায় করার জন্য, সিয়াম রাখছি, হজ যাকাত সবই করছি, কেন? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই আমল নামা পেয়ে সেদিন আমরা বলবো ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া, হ্যাঁ আমার বিশ্বাস ছিল যে আমাকে হিসাব দিতে হবে। তখন এরপরে আর উল্টা দিকে যারা বাম হাতে পাবে তাদের অবস্থা কি হবে? এখানে আরো অনেক কথা আছে, তারপরে আয়াতগুলোতে আল্লাহ তাদের নিয়ামতের কথা বলবেন, ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া। হ্যাঁ আল্লাহ বলবেন তারা থাকবে জান্নাতের সুউচ্চ আসনে, সম্মানের সাথে থাকবে, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, যার ফলমূলগুলি থাকবে নিম্নগামী, নিচের দিকে ফল থাকবে, হাত দিলেই পারা যাবে, গাছে ওঠে প্রস্তুতি নিয়ে ফল পেরে আনতে হবে না। আল্লাহ বলবেন কি, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো তৃপ্তি সহকারে খাও, তোমরা যা যে আমল করেছো, যে কাজ করেছো, যেটা অগ্রে পাঠিয়ে দিয়েছো, তার বিনিময়ে আজকে যত খুশি পারো তোমরা খাও, তৃপ্তি সহকারে খাও। আম্মা মান উতিয়া কিতাবাহু শিমালিহি ফায়াকুলু হাও ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যাদের আমল আমার বাম হাতে দেওয়া হবে, যারা নাফরমান হবে, বেঈমান হবে, যারা দুনিয়াতে অহমিকা করে চলবে, অহংকার করে চলবে, যারা দুনিয়ার জন্য যারা ব্যস্ত হয়ে যাবে, আখেরাতের কথা চিন্তা করবে না, তাদের আমলনা যখন যখন বাম হাতে পেয়ে যাবে তখন তারা কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, এই আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো, এই মন্দ ফলাফল যদি আমাদের না হতো, এটাই ভালো ছিল। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা বলবে যে আমার জন্য দুনিয়ার জীবনটা যদি শেষ হয়ে যেত, আখেরাতে যদি আবার আমাকে পুনরায় তোলা না হতো, উত্থান আমার না হতো, এটাই আমার জন্য ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, দুনিয়াতে আমার টাকা পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তি ছিল, অর্থ সম্পদের মালিক ছিলাম আমি, হ্যাঁ, এগুলি মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না। কি টাকা পয়সা কাজে আসবে আখেরাতে? কি টাকা পয়সা যাবে মানুষের সাথে? তাহলে কেন এত টাকা টাকা করে দুনিয়াতে এত খুন খারাপি করছি আমরা? কেন মানুষকে ঠগিয়ে নিজে বড় লোক হচ্ছি? কেন অন্যের সম্পদ গ্রাস করছি নিজে? একটু চিন্তা করুন আখেরাতের কথা, সেদিন আপনার আমার মুখ দিয়ে বের হবে মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজনৈতিক ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেছে। দুনিয়াতে ক্ষমতা আছে, ক্ষমতার চুটে যাকে ইচ্ছা তাকেই দাবিয়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহর বিচারে সেদিন ওই ক্ষমতাধর ব্যক্তি বলতে বাধ্য হবে হালাকা আন্নি সুলতানিয়া, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আমার রাজত্ব। আল্লাহ বা কি বলবেন? ফয়সালা হয়ে গেছে, খুজু, এই তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে ভালো করে বাঁধো, বেড়িবদ্ধ করো, পারে শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা ফাসাল্লুহু, এবং তাকে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা জিরআন ফাসলুকুহু, শুধু ফেলে দিবে তাই নয়, জাহান্নামের মধ্যে 70 হাত একটা শিকল দিয়ে তাকে বেঁধে রাখো। দুনিয়ার দাম্ভিকরা সেদিন কিছুই করতে পারবে না, এইভাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই বাঁচার কোনো ক্ষমতা পাবে না, বাপ বেটার ইতিহাস আপনারা জানেন, পুত্র নবী আবুল আম্বিয়া, নবীদের বাপ ইব্রাহিম, তার পিতা আজর, তাকে পুত্রের সামনে জাহান্নামে পা ধরে ফেলে দেওয়া হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ নবী বলছেন পিতা পুত্রের দেখা হবে, দেখা হওয়ার পরে পুত্র এবার পিতাকে বলবে যে আব্বা, আমি তো বলেছিলাম আপনাকে যে আপনি আমার অবাধ্যতা করবেন না। বাপ তখন বলবে আল ইয়াম লা আসিকা, ইব্রাহিম, আজকে আমি আর তোমার কোনো অবাধ্যতা করব না। বলুন তখন কে কথা বললে কোনো কাজ হবে? তখন ইব্রাহিমের বেটা বল, ইব্রাহিমের বাপ বলতেছে যে এখন আমি তোমার কোনো অবাধ্যতা করব না। ইব্রাহিম তোমার আল্লাহর কাছে বলবে আল্লাহ, তুমি তো বলেছো আমাকে তুমি অসম্মানিত করবে না, তা আমার পিতার এই দুরবস্থা এর চাইতে অসম্মানজনক আর কি আছে? ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে আল্লাহ বলবেন ইব্রাহিম শোনো, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। এই ধমক ইব্রাহিমকে দিয়ে বলবে ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, মা তাহাতা রিজলাইকা, তোমার পায়ের কাছে কি আছে দেখো, ফায়দা হুয়া বিজিখিন মুক্তাতিখিন, তিনি তাকিয়ে দেখবেন যে একটা লন্ড ভন্ড, একটা লেজে গুবরে হওয়া একটা পশু, বেজির মতো একটা আকার ধারণ করে একটা পশু দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ইব্রাহিমের পিতা আজর। দুনিয়াতে যার দাপট ছিল, দুনিয়াতে যার অহংকার ছিল, ইব্রাহিমকে বলেছিল ইয়া হে ইব্রাহিম লাইল্লাম তান্তাহিল আরজুমান্নাক ওয়াহজুনি মালিয়া, ইব্রাহিম তুমি আমার ছেলে হতে পারো, লাইল্লাম তান্তাহি, যদি তুমি এই দাওয়াত থেকে বিরত না হও, লারজুমান্নাকা, আমি পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দিব, ওয়াহজুনি মালিয়া, দূর হয়ে যাও ইব্রাহিম আমার কাছ থেকে। বাপ বলেছিল দুনিয়াতে, এবার পিতার সামনে বাপের অপমান দেখুন। লন্ডমন্ড পশুরা এবার ফায়ুখাযু বিকাওয়ামিহি, তার পাগুলিকে ধরা হবে, ওয়ায়ুলকা ফিন নার, জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার! ইব্রাহিম তার বাবাকে বাঁচাতে পারবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বাঁচাতে পারবেন না, মেয়ের সাথে বলেছেন আনকিদি নাফসাকে মিনান নার সালিনি মা শীতি মিন মালি, তুমি জাহে ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের বেটি ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হ্যাঁ, দুনিয়াতে আমার কাছ থেকে চেয়ে নাও যা চাও আর, কিন্তু আখেরাতে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। তাহলে আমাদের বাবারা আমাদের বাঁচাতে পারবে, তাই না? পীর সাহেবরা বাঁচাতে পারবে, দরবেশরা খুব বাঁচাতে পারবে, চলে যান আটচুষি সুরেশ্বরী চন্দ্রপুরী, দেখেন কিভাবে বাঁচাতে পারে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমরা ফিরে আসি। দুনিয়ার জন্য ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, দুনিয়ার কিছু আমার সাথে যাবে না। সর্বশেষ এই হাদিসটা শুনে আমি খুতবা শেষ করে দিচ্ছি। মানুষ যখন মৃত্যুবরণ করবে, ইয়াতবাল মাইয়াত সালাসা আহলুহু ওয়া মালুহু আমালুহু, মানুষ মরে যাওয়ার পরে তার লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হবে, তার সাথে সাথে তিনটি জিনিস যাবে, তার আহল পরিবার যাবে, তার মাল সম্পদ যাবে, এবং তার আমল যাবে। ফায়ারজু ইসনান, দুটি ফিরে চলে আসবে, ওয়াজাব কাওয়াহেদ, একটি শুধু তার সাথে কবরে থেকে যাবে, ইয়ারজু আহলু ওয়া মালহু, তার আহল পরিবার, তার মাল সম্পদ তার সাথে সাথে ফিরে চলে আসবে, ওয়াজাব কামালহু, তার আমলটা শুধু তার সাথে থাকবে, আর কিচ্ছু তার সাথে থাকবে না, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দুনিয়াতেই থেকে যাবে। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের সম্পদকে মহাব্বত করে, নিজের সম্পদ কোনটা, যেটা নিজের জন্য ব্যয় করা হয়, খরচ করা হয়, দান সাদাকা করা হয়, হ্যাঁ, নিজের আখেরাতের জন্য যেটা সঞ্চয় হয় সেটা শুধু থাকবে, আর কিচ্ছু তার সাথে থাকবে না, দুনিয়ার সম্পদ রেখে যাবো ওয়ারিসদের জন্য। অতএব দুনিয়াতে আমাদেরকে দুর্বল হয়ে থাকাই সবচেয়ে ভালো, গরিব অসহায় হয়ে থাকাই ভালো। আল্লাহ নবীর দোয়া অনুযায়ী তিনি নিজে যখন এই দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশুনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও, ওয়া হাশুনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ তুমি আমাকে মিসকিনদের সাথে আমার হাশর করে দিও। এই দোয়া আল্লাহ নবী করেছেন, বিশ্ব নবী। দেখুন আমরা চাচ্ছি টাকা কত বেশি প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দুনিয়ার মোহে যেন দিনকে ভুলে না যাই, আমরা আখেরাতমুখী হই। দুর্বল অসহায়দেরকে কখনো মজলিস থেকে তাড়িয়ে দেওয়া যাবে না, দুর্বল অসহায়ের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে উত্তম কথা বলতে হবে, তাদেরকে মজলিসে বসার সুযোগ করে দিতে হবে, তাড়িয়ে দেওয়া যাবে না দূর দূর করে গরিব বলে। এই শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।